জয় জয় গুরু গৌরাঙ্গ গন্ধর্ব গিরধার যুগে জয় আকর্মঠ চৈতন্য মটকি জয় অস্মদীয় গুরু পাঁত পদ্ম শিশিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী গুরু মহারাজ কি জয় পরমহংস গুরুদেব কি জয় ওম নিতলাপষ্ট অভিন্ন গুরু পাঁত পদ্ম পরমহংস গুরুদেব শিশিল ভক্তিরক্ষ শ্রীধর গোস্বামী মহারাজ জি কি জয় অভিন্ন গুরু পাঁত পদ্ম নিতলাপষ্ট শিশিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ জি কি জয় অভিন্ন গুরু পাঁত পদ্ম নিতলাপষ্ট শিশিল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ জি কি জয় ওম নিতলাপষ্ট অভিন্ন গুরু পাঁত পদ্ম শিশিল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ জি কি জয় জয় গৌড়ীয় বেদান্ত সমিতির ভূতপূর্ব আচার্য মদীয় শিক্ষাগুরু শিশিল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ জি কি জয় সমিতির বর্তমান আচার্য শিশিল ভক্তি বেদান্ত পর্যট গোস্বামী মহারাজ জি কি জয় অখিল ভারত শ্রী চৈতন্য গৌরী মঠের বর্তমান আচার্য শিশিল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ জি কি জয় জয় শিল ভক্তি পাপন্ন তীর্থ তীর্থ গোস্বামী মহারাজ জি কি জয় স্বপার্শ্ব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত কি জয় পরমহংস আচার্য শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ কি জয় জয় শিল সচ্চিদানন্দ ভক্তিময় ঠাকুর কি জয় বৈষ্ণব সর্বমশালে জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি জয় গৌরী বেদান্ত আচার্য বলদেব বিদ্যাভূষণজি কি জয় জয় শিল বিশ্বনাথ চক্রবর্তীপাদ মহাশয় কি জয় শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কি জয় শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীজি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস সুগুণ সর্বস্বী ভৌ কি জয় রায় রামানন্দ সর্বমদি অন্তরঙ্গ ভক্তবৃন্দ কি রূপানুগ গুরু ভর কি জয় লোকনাথ গোস্বামী ভূগর্ধ গোস্বামী বক্ষেশ্বরণ্য শিবান সিং জগদানন্দ পুণ্য পুণ্ডরাই বিদ্যাদি নমাচার্য হৃদয় রূপানুগ গুরু ভর কি জয় পুরুষোত্তম ধাম কি জগন্নাথ বলদে সুভদ্রা জি কি জয় সুদর্শন চক্র যে গম্ভীরা মন্দির গুণ্ডিজা মন্দির জি হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর সমাধি মন্দির সিদ্ধ বগুল টোরাগবিনাথ খিচরগবিনাথ নীলমাধবজি শিল বহুপাদে আবির্ভাব শৈলী বর্তমান সেবারত শ্রী চৈতন্য গৌরী মনকি জয় শ্রী সমগ্র ক্ষেত্রমণ্ডল জি কি জয় মায়াপুর ধাম নবদ্বীপ ধাম কি গঙ্গাজি কি যমুনাজি কি সরস্বতীজি কি ভক্তিদেবী কি যে বিন্দে দেবী কি নিত রাসস্বরী শিবাসঙ্গন কি অদ্বৈত ভবন কি মুরারিত শিবাট কি নন্নাচার্য ভবন চন্দ্রশেখর আচার্য গহধরঙ্গ শ্রীধরঙ্গ শিবাদঙ্গ যোগপীঠ শ্রীমন্দির শ্রীমান মহাপ্রভু আবির্ভাবশৈলী কি তত্ত্বস্থ সেবিত বিগ্রহগণ কি জয় আকর্মঠ মূলমঠ কি মূলমঠে সেবিত সমস্ত বিগ্রহগণকে নিত্য রাসস্ব শিবাসঙ্গন কি জয় তত্ত্বস্থ সেবিত সব বিগ্রহগণ কি জয় ঈশ্বর দানস্থ শিল গুরুপাদ পদে মূল সমাধি মন্দির কি তত্ত্বস্থ শিল গুরুপাদ পদে প্রতিষ্ঠিত শ্রী গোপীনাথ গৌরীয়মঠ কি তত্ত্বস্থ শ্রী সেবিত বিগ্রহ রাধা গোপীনাথ গৌর গদর উগরণী সিংহ লক্ষ্মী সিংহ জগন্নাথ জি কি জয় গোদ্রুম কানুন কি জয় গোদ্রুমস্থ শ্রী সুরভি কুঞ্জ সুরভি দেবী ইন্দ্র মহারাজ জি কি জয় জয় জয় জয় জয় গোদ্রুমস্থ শ্রী সানন্দ সুখদা কুঞ্জ জি কি জয় জয় জয় শ্রী গোদ্রুমস্থ সানন্দ সুখদা কুঞ্জ তত্ত্বস্থ শিল সচ্চিদানন্দ ভক্তিম ঠাকুর প্রতিষ্ঠিত গৌর গদাধর বিগ্রহ জি কি জয় জয় জয় জয় জয় শিল ঠাকুর শিল ঠাকুরের পুষ্প সমাধি মন্দির কি জয় শিল ঠাকুরের ভজন কুটির কি জয় জয় শিল গৌরকিশোর দাস বাবাজী মহারাজের ভজন কুটির কি জয় জয় শিল কৃষ্ণদাস বাবাজী মহারাজের সমাধি মন্দির কি জয় নন্দীশ্বর মহাদেবী গণপতি জয় জয় বৃন্দা দেবী কি জয় জয় হরিহর ক্ষেত্র হরিহর ভগবানজি কি জয় জয় সুবর্ণ বিহার ক্ষেত্র সুবর্ণ সেন রাজা সুবর্ণ বিহারী হরি কি জয় সুবর্ণ বিহার ক্ষেত্র কি জয় জয় জয় পঞ্চানন ক্ষেত্র পঞ্চানন ভগবান কি জয় জয় জয় সর্ববিঘ্ন বিনাশন করি ভক্তবিঘ্ন বিনাশন করি শ্রী শ্রী নৃসিংহদেব ভগবান কি জয় প্রহ্লাদ মহারাজ কি জয় স্বপার্শ্ব শ্রী নৃসিংহদেব কি জয় প্রহ্লাদ মহারাজ কি জয় জয় জয় দেবপল্লী কি জয় জয় জয় হংসবাহনজি কি জয় সমগ্র নবদ্বীপ ধাম কি জয় জয় গৌরমণ্ডল কি জয় দ্বাদশ বনাত্তকশে বৃন্দাবন ধাম কি জয় শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিরাজ গোবর্ধন কি জয় নন্দগ্রাম জয়প্রসনা কি জয় নয়ন সর্ব প্রেম সর্ব মান সর্ব পবন সর্ব কুসুম সর্ব ছন্দ সর্ব গোবিন্দগুণ্য মানসিংহাজিগে দানঘাটজিগে হরিদেবজি মহারাজজিগে গোপেশ্বর মহাদেব ভূতেশ্বর মহাদেব সকালেশ্বর মহাদেব নন্দেশ্বর মহাদেব কামেশ্বর মহাদেব মনকামাজিগে দাউজি মহারাজ রাধা গোবিন্দ গৌর নিত্যানন্দ জয় জয় রাসস্থলী বংশীবাধী সমীর বস্তান ঘাট কি জয় জয় জয় জয় শ্রী রাধা গোবিন্দ রাধা গোপীনাথ রাধা মদন মোহন রাধা দামোদর রাধা শ্যামসুন্দর রাধা রমন রাধা রাসবিহারে রাধা গোকুলানন্দ রাধা বল্লভজি কি জয় জয় জয় শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ কী জয় শ্রবণ কীর্তনকারী ভক্তবৃন্দ কী জয় জয় জয় জয় পুরুষোত্তম ব্রত কী পুরুষোত্তম ব্রত পালনকারী ভক্তবৃন্দ কী জয় পুরুষোত্তম ভগবান কী জয় অনন্ত করি বৈষ্ণববৃন্দ কী জয় জয় গণপতি মহারাজ জি কী জয় বিন্দা দেবী কী জয় গঙ্গা যমুনা সরস্বতী জি কী জয় জয় গৌরী শঙ্কর জি কী জয় পূজনীয় উপস্থিত বৈষ্ণববৃন্দ কী জয় সত্যিমণ্ডলী মাতৃমণ্ডলী জি কী জয় জয় জয় অনন্ত করি বৈষ্ণববৃন্দ কী হরিনাম সংকীর্তন কী জয় হরিনাম প্রভু কী জয় গৌর প্রেমানন্দে হরি হরি বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণদ্বয়ম গোপীজন সমাযুতম বৃন্দাবন মনোহর বাঞ্ছা কল্পতরুয়শ্চ কৃপা সিন্ধুভ্যো চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম বৃন্দাবই তুলসীদেব বৈ পিয়া বৈ কেশবশক্তিপদে দেবী সত্ত্ববত্যয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীর সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌরীয় পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমদাক্ষ জগদ্গুরু ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্ট দোহম তীর্থাস্পদম শিব বিরুঞ্চিনুতম শরণ্যম ভীতাতিহম পুনতপাল ভবদ্বিপুতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তজ্জ সুরেপসি তরাজ্জলক্ষ্মীম ধর্মীষ্ঠ আর্য বচসা জদগাদরণ্যম মায়ামেঘ দৈত্যপ্সিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম যৎপাদ পল্লবনকচন্দমনি ছটায় বিস্ফুজিত কমি গপবধু স্বদর্শি পূর্ণানুরাগরসাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপা করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতো সংকীর্তনৈকবিতরো কমলায়তাক্ষো বিশ্বাম্বরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গ রমণীয় জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষি ত্বাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বরানসিগুরপতি ভজবীশনাথম বাগীসজস্বদনে লক্ষ্মীর্যশ্চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সংবী ত্বম নৃসিংহমহম ভজে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে ধন জীবন যৌবন রাজ্য সুখম নহিনি ত্বমনু ক্ষণ নাশ পরম তেজ ব্রহ্ম কথা সকলম বিফলম ভজগোদ্রুম কানন গুঞ্জিধুম ভজগোদ্রুম কানন রঞ্জিবিধুম ভজগোদ্রুম কানন রঞ্জিবিধুম শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ভূপা জানিয়েছেন যে অপ্রাকৃত কামদেবের সেবা না করলে কখনই প্রাকৃত কাম যাবে না। অপ্রাকৃত জগতে যে চিন্ময় কামদেব আছে, অপ্রাকৃত কামদেবের সেবা যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারব ততক্ষণ পর্যন্ত দুর্গন্ধ দূষিত এই প্রাকৃত কাম আমাদেরকে ঝেঁটা মেরিয়ে তাড়িয়ে বেড়াবে, কোন রকম নিস্তারের কোনো রাস্তা নাই। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ এই সব কথা নির্ণয় করেছেন, ভালো করে সাবধান করেছেন। প্রাকৃত অভিনিবেশ থাকাকালীন অবস্থায় অপ্রাকৃত জগতের গুরু বৈষ্ণবের সেবা হয় এটা গ্যাঁজাখুড়ি কথা, হয় না কখনো। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা একদা ভক্তি বিজয় ভবনে তিনি ভজনরত অবস্থায় ছিলেন। ঠিক সকালবেলা অরুণোদয়ের পূর্বে যখন আরতি শুরু হবে তখন প্রভুপাদ সেই ভক্তি বিজয় ভবন থেকে ছুটে চলে এলেন গোবিন্দ মন্দিরে। গোবিন্দ মন্দিরে এসে সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকলেন মন্দিরে। ভেতরে ঢুকে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে একটুখানি চাগিয়ে তার ভেতর থেকে অনেকগুলো চিঠি বার করলেন, অনেকগুলো চিঠি। সেই চিঠিগুলো জনগণকে দেখালেন এই চিঠি, আর পূজারীকে বললে এক্ষুনি বেরিয়ে যাও, আউট, এক্ষুনি বেরিয়ে চলে যাও, এখানে থাকার কোনো প্রসঙ্গ নেই। গুরু বৈষ্ণব নিষ্ঠুর নয়, আপনাদের ভ্রান্ত ধারণা হতে পারে গুরু বৈষ্ণব নিষ্ঠুর কঠোর কথা বলে, কিন্তু আপনারা যদি জানতেন গুরু বৈষ্ণবের হৃদয়ে কী আছে তাহলে আপনারা এই ধরনের অভিযোগ তুলতেন না। আমি বিগত কদিনে আলোচনা করেছিলাম, সরস্বতী ঠাকুর বলতেন একটা বদ্ধ জীবকে এ মায়ামোহর কারাগার থেকে বার করে ভগবত চরণে নিয়ে যাওয়া আমি জানি অসম্ভব। মায়ামোহর এই কারাগার থেকে বার করে তাদের দূষিত চরিত্র স্বভাব তাদেরকে ভগবানের চরণে নিয়ে যাওয়া এটা অসম্ভব, সম্ভব নয়। তথাপি আমরা গুরুবর্গের আদেশে প্রভুপাদের আদেশে এই অসম্ভবকে সাধন করার জন্যই রক্ত তুলে কিছু সত্যি কথা আলোচনা করছিলাম। যদি পপুলারিটি অর্জন করার চেষ্টা করতাম, যে অর্থাৎ জনগণের বাহবা, তাহলে কোটি কোটি টাকা নিয়ে আসা যেত, সেটা রুচি নাই। অকৈত্তব্য সত্য কথা কেউ গ্রহণ করতে চাইছে না দেখে আমি বড় মর্মাহত, কিন্তু প্রভুপাদের কথা দেখে আবার হৃদয়েতে আশা বাঁধছে। প্রভুপাদ বলেছেন অপ্রাকৃত জগতের রূপ রঘুনাথের কথা কেউ গ্রহণ করছে না জেনে, কোনো গ্রাহক নেই জেনে আপনারা কিন্তু নিরুৎসাহিত হবেন না। অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে চিৎকার করে আপনার রূপ রঘুনাথের কথা কীর্তন করুন। কোনো না কোনো সময় কোনো উপযুক্ত ব্যক্তি থাকবেন যিনি এই বিষয় অরণ্যেতে কাঁদছেন, তিনি সত্য জানতে চাইছেন, হয়তো তার বিশাল উপকার হয়ে যাব। আমরা আশা করতে পারি না যে এই কোটি কোটি জনসাধারণ সবাই ভগবানের কাছে এক্ষুনি চলে যাবে, এটা আমরা আশা করি না। কিন্তু যারা বাস্তবিক ভাগবত কথা শ্রবণ করতে বসেছেন, তারা শ্রবণ করার পর হৃদয়কে অবশ্যই নির্মল করতে সক্ষম হবেন, যদি বাস্তব শ্রবণ করেন। আর যদি শ্রবণ করার বাহানা নিয়ে বসেন তাহলে আমার কিছু করার নেই। এইভাবে একটা কথা ভালো করে জেনে রাখবেন, জন্মাদশ শ্লোক থেকে আরম্ভ করে নবম স্কন্ধ পর্যন্ত কী ধরনের অবস্থা হতে পারে আমাদের, সমস্তগুলো অন্যায় ব্যতিরেক মুখে আলোচনা করে আমাদেরকে কৃষ্ণের রাজ্যেতে, কৃষ্ণের অপ্রাকৃত চিন্ময় লীলাতে প্রবেশ অধিকার দান করবার চেষ্টা করছে। নবম স্কন্ধ পর্যন্ত এই সমস্ত আলোচনা বড় অদ্ভুত আলোচনা। যতক্ষণ পর্যন্ত নবম স্কন্ধ পর্যন্ত আমাদের হজম না হবে ততক্ষণ পর্যন্ত দশম স্কন্ধে প্রবেশ অধিকার হবে না, কোনোরকমভাবেই সম্ভব নয়। ভগবানের অপ্রাকৃত কামদেবের এইসব লীলা দেখে মানুষ নিজের ভেতরে যে প্যাসিভ কাম আছে, লুক্কায়িত দুর্গন্ধ কাম আছে, সেটাকে সাপোর্ট করিয়ে নিয়ে ব্যভিচার করবে গোপনে। আমরা সেই সমস্ত অনুমোদন করব না, তাতে যদি নিঃসঙ্গ আমাকে জঙ্গলে থাকতে হয় তাহলেও আমি রাজি আছি, এইসব মহারাজা জানেন, আমি নিঃসঙ্গভাবে থাকতে আমার কোনো অসুবিধা নেই, গুরুবর্গের সঙ্গ করব। কিন্তু যদি আপনারা সহযোগিতা করেন তাহলে এই কথা আপনাদের হৃদয়তে ঢুকুক, আপনারা নিজের জীবনে স্বভাবে চরিত্রে সব নিয়ে আসুন এবং অ্যাপ্লাইড ফর্মে ভাগবতী মহাপুরাণকে দেখবার চেষ্টা করুন আলোচনা করে। শুধু থিওরিটিক্যালি নয়, প্র্যাকটিক্যালি এই সমস্ত করা দরকার। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ কঠোর শাসন করতেন আমাদের এই সমস্ত যত বদ্ধজীব আছে জগতে, সেগুলোকে প্রভুপাদ বলেছেন এরা সব কালা কৃষ্ণদাসের রিপ্রেজেন্টেটিভ, এরা সবাই একজন একজন কালা কৃষ্ণদাস। শ্রীল সরস্বতী ঠাকুর জানিয়েছেন যত জগতে বদ্ধজীব আছে সব কালা কৃষ্ণদাসের প্রতীক, সব একজন করে কালা কৃষ্ণদাস। তাদেরকে শ্রী চৈতন্য মহাপ্রভু চুল ধরে মায়া থেকে আনতে চাইছেন, ভগবান সম্মুখে রয়েছে তার সত্ত্বেও মায়া ধরছে, যেখানে আমি চিৎকার করে অপ্রাকৃত জগতের কথা কীর্তন করার চেষ্টা করছি, সেখানে যদি আপনারা অনুভব না করেন তাহলে বড়ই দুঃখের ব্যাপার। আমি এখানে নাটক করতে বসিনি, লোক প্রতিষ্ঠা অর্জন করতে চাইলে আমি বিভিন্ন হারমোনিয়াম অর্কেস্ট্রা বাজিয়ে এসব কীর্তন আরম্ভ করে দিলাম আপনাদের চরণে তেল মাখাবার জন্য, আমি কোনো দিন করি নাই এই সমস্ত। কালা কৃষ্ণদাসের অবস্থাটা আমাদের খেয়াল রাখা দরকার। কালা কৃষ্ণদাস সাক্ষাৎ ভগবান উপস্থিত রয়েছেন, চৈতন্যচন্দ পরাপর অখিলেশ্বর, সেখান থেকে তাকে ছাড়িয়ে চলে গেলেন তিনি। তিনি কোথায়? ভট্টতারির সঙ্গে। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে সেখান থেকে চুল ধরে নিয়ে এলেন, নিয়ে এসে তাকে নীলাচল ধামে এনে বললেন দূর করে দিয়ে বা যা, যেখানে খুশি চলে যা, আমি এখান থেকে এনেছিলাম, এখান থেকে ভজন রাজ্যের ব্যাপার অত্যন্ত গূঢ় রহস্য। সামান্য সামান্য বিষয়গুলো লোকের অনুভব বিষয় হয় না, কি গভীর কথা আলোচনা করা যায়। আলোচনা প্রসঙ্গে আমরা দেখেছিলাম কালকে, সেখানে আপনারা দেখেছিলেন অম্বরীশ মহারাজের জীবন চরিত্র, অম্বরীশ মহারাজের আদর্শ, অম্বরীশ মহারাজের শিক্ষা, সর্বতোভাবে অম্বরীশ মহারাজের জীবনের শিক্ষা যদি আমরা নাই গ্রহণ করলাম তাহলে আমাদের ভাগবত বৃথা হয়ে গেল। দশম স্কন্ধে তো প্রবেশ অধিকার অত্যন্ত কঠিন, প্রভুপাদের অত্যন্ত কঠোর শাসন আছে, তথাপি গুরু বৈষ্ণবের আশীর্বাদ নিয়ে চেষ্টা করব এমনভাবে আলোচনা, সেটা পূর্বেও অনেক স্থানে হয়েছিল, যাতে কাউর হৃদয়ে বিন্দুমাত্র কামের কোনো প্রসঙ্গই না আসে। বাস্তবিক পক্ষে নবম স্কন্ধ পর্যন্ত আলোচনা করেছেন সুখদেব গোস্বামী, করে সেখানে আমরা দেখেছি তিনি বন্ধ করে দিয়েছিলেন আলোচনা। সুখদেব গোস্বামী বলছেন কি হলো গুরুদেব আপনি বলুন। সুখদেব গোস্বামী বলছেন তুমি এতদিন বসে বসে এখানে হরিকথা শুনছ, না স্নান না আহার, একেবারে সমানে হরিকথা শুনছেন, অনর্গল কোনো নন স্টপ হরিকথা, কোনো বিরাম নেই। বর্তমান যুগে যে ভাগবত সপ্তাহ হয় সেই ভাগবত সপ্তাহের কোনো বাস্তবিক গুরুত্ব থাকে না, কারণ তারা বিভিন্ন অভিলাষ নিয়ে যদি ভাগবত কথা বলেন, শিল যুগশ্রীবাদ সন্দর্ভতে প্রথমেই নিষেধ করে দিয়েছেন, কিন্তু মূর্খ জগৎবাসী সেই সব কথা বোঝেন না। যারা ভক্তিরাজ্যে আমার মতো নাম লিখিয়েছেন তারাও এইসব কথাগুলোকে ইগনোর করে যাচ্ছেন। আমি আপনাদের কাছে বড় সাধু হতে চাই না, এই জন্য এত বড় কঠোর কথাগুলো বলতে চাইছি। জীব গোস্বামীবাদ বলেছেন বক্তা স্বরাগ ও নিরাগ ও দ্বিবিধ ভাবে, বক্তা নিরাগ এবং স্বরাগ হবে, স্বরাগ বক্তাকে কখনোই ব্যাসাসনে বসতে দেওয়া উচিত নয়। যার হৃদয়তে বিভিন্ন কামনা বাসনা অর্থ করে নিয়ে হরিকথা বলছেন, বিভিন্ন কারণে নিজের জীবন উপার্জন একটা ভেবে নিয়েছেন হরিকথাটাকে, সেই সব ব্যক্তিগণকে ব্যাসাসন দেওয়ার কথা নিষেধ করে দিয়েছেন জীব গোস্বামীপাদ। এমনকি প্রাণ যদি বিপন্ন হয় তখনইও বল্লভাচার্যজি বলেছেন যদি প্রাণ সংশয় উপস্থিত হয় তখনই এই ভাগবতী মহাপুরাণকে কোনো অর্থনৈতিক কারণে ব্যবহার করতে পারবে না। প্রাণ সংশয় আমি চলে যাবো, আমার কিছু করার নেই, তথাপি ভাগবতকে নিয়ে কোনো অর্থনৈতিক কোনো প্রসঙ্গ জড়া চলবে না। এরকমই একটা বিশুদ্ধ প্রসঙ্গ আপনারা শুনতে বলছেন, আমার তো লজ্জা করে এই হরি এই ভাগবত কথা বলতে গিয়ে, আমার নিজে লজ্জায় মরে যায়, আমি কি বলবো কাকে বলবো। সেখানে নির্মাসরানন্দ সাতাম ইত্যাদি কথা আমি আলোচনা করেছিলাম, এটা সাধুদের বিমল সাধুদের এটা একটা অমৃত, এটা হচ্ছে প্রাণ রক্ষা করার উপায় স্বরূপ। ভাগবতী মহাপুরাণ যদি সাধুদেরকে গোপনে দেখেন তারা কিভাবে গোপনেতে ভাগবতকে জড়িয়ে ধরে আদর করে অশ্রু বিসর্জন দেয়, তাহলে বুঝবেন শ্রীমদ্ ভাগবতী সাক্ষাৎ কৃষ্ণ এবাহি, তিনি কৃষ্ণই, নন্দনন্দন কৃষ্ণ এই গ্রন্থরূপে আমার সম্মুখে বিরাজিত হয়েছেন কৃপা করবার জন্য। এটা কোনো গ্রন্থ নয়, শব্দব্রহ্মের মধ্যে শব্দব্রহ্মের প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা বিষয় আমার হৃদয়ে সেনসেশন জাগাবে, তবেই সেটাকে বলে ভাগবত কথা। যার জন্য আমাদেরকে সাবধান করে দিয়েছেন গুরুবর্গ, সেখানে আমরা পড়েছি শাস্ত্রের, বলছে অহম ভজেন অহম ব্যক্তি সুক ব্যক্তি ব্যাস ব্যক্তি ন ব্যক্তি, বা এসব কথা নিয়ে অনেক ঝড়ঝঞ্ঝা উঠে গেছে। কেন এই কথা বললেন ব্যাসদেবজি মহারাজ? ব্যাসদেবজি মহারাজ স্বয়ং ভাগবতী যার হৃদয় থেকে উদিত হল, ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা জানতেও পারেন না জানতে পারেন, অহম ব্যক্তি সুক ব্যক্তি, এই কথা কি মানে হলো মহারাজ? এর তো মানে আমরা বুঝলাম না, বড় ভয়ঙ্কর কথা, ইভলিউশন আনবে। বলে না, এর মধ্যে কোনো এরকম কোনো প্রসঙ্গ নাই। তিনি জোর দিয়ে বলছেন না, ব্যাসদেব গোস্বামী সমস্ত কথার অমৃতগুলোকে আস্বাদন করেছে, এই কথা গ্যারেন্টি দিচ্ছেন না। কেন বলছে? এর মধ্যে একটা সূক্ষ্ম দর্শন আছে, যে যিনি পাচক ঠাকুর যিনি রান্না করেন, রান্না করে তাকে যদি বলা কেমন হয়েছে, তিনি বলে আমি তো বলতে, যিনি টেস্ট করবেন তিনি জানেন। ওই জন্য ভগবান ব্যাসদেব হচ্ছেন সত্তাবেশ অবতার। যে কথা প্রসঙ্গে আমি উল্লেখ করেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ কেন জানতে পারছেন না রাধারানীর ভাবটা কি, রাধারানী যে অমৃত আস্বাদন করছেন সেই জন্য তাকে আবার সেই বিষয় বিগ্রহ থেকে আশ্রয় বিগ্রহ হতে বললো, মাইন্ড ইট। এখানে এইসব সূক্ষ্ম সিদ্ধান্ত, ব্যাসদেব গোস্বামী সত্তাবেশ অবতার স্বয়ং, ওই জন্য এই কথা বলা হয়েছে, তিনি তো স্বয়ং এটা করলেন। কিন্তু এর মানে এই না ব্যাসদেবজিকে অপমান করা হলো, এর মানে আপনাদের কাছে রহস্যটাকে খোলা হলো, কত গুপ্ত কথা, কত রহস্যময় বিষয় এই শ্রীমৎ ভাগবত ভাগবতী মহাপুরাণ। এটা অনুভব করে আপনারা আলোচনা করলে, শ্রবণ করলে আমার মনে হয় আপনাদের চরম মঙ্গল হবেই হবে। তিন সত্য করে বললাম, যার কানে একবার এইসব কথা কিঞ্চিত প্রবিষ্ট হয়েছে, আর আমি যদি নিঃস্বার্থভাবে এই কথা আলোচনা করে থাকি, এই কথা কখনো বিফলে যাবে না, কাউর না কাউর হৃদয়তে রেখাপাত করবেই করবে। আলোচনা প্রসঙ্গে আমরা দেখেছিলাম কালকে অম্বরীশ মহারাজের অপূর্ব ভক্তির প্রসঙ্গ, কাজেই কে গৃহস্থ, কে বানপ্রস্থ, কে সন্ন্যাসী, কে কী অবস্থায় রয়েছেন, তাতে ভক্তির যে অবস্থাটা বোঝা সম্ভব হয় না। কারণ কি, ভক্তি হল স্বরূপের বৃত্তি, একথা আমরা আলোচনা করেছিলাম আপনাদের চোখের সামনে। আমি আলোচনা করে প্রমাণ করেছিলাম যে বৃত্তাসুরকে বাইরের দৃষ্টিতে অসুরজনই প্রাপ্ত হতে দেখছেন আপনারা, কিন্তু অন্তর্দৃষ্টিতে সেই যখন আলোচনা করছেন, ইন্দ্র অবাক হয়ে বলছেন, হে অসুর, তুমি তো অসুরজনিতে রয়েছ, তুমি কি করে এরকম তুমি মহাপুরুষের ভাব প্রাপ্ত হয়েছ, মহাপুরুষ বলা হচ্ছে তোমাকে, তোমার যে ভাব দেখছি তো মহাপুরুষের ভাব। যদ বিহায় অসুরম ভাবম মহাপুরুষোত্তম গতহা, বলছেন যে অসুর ভাব ত্যাগ করে মহাপুরুষের ভাব কি করে হলো তোমার। এইসব কথা স্বর্গরাজ ইন্দ্র অবাক হয়ে বলেছিলেন। তখন সিদ্ধান্ত আমি কি আলোচনা করেছিলাম, ভক্তি হলো স্বরূপের বৃত্তি। কোনো মহিলাকে দেখে তাদেরকে আপনারা ঘৃণা করতে পারবেন না, ব্রহ্মচারী সন্ন্যাসী। তার মানে আমি একথা বলছি না, মহিলাগণের সঙ্গে আপনি অনর্গল কথা বলুন, তাদের সঙ্গে আলো যাবত অর্থ প্রয়োজন, যতটুকু প্রয়োজন নয় ততটুকু সম্বন্ধ ব্রহ্মচারী সন্ন্যাসী রাখবেন, তা নাহলে চৈতন্য মহাপ্রু অত্যন্ত ক্ষুব্ধ হবেন। আমি একথা আলোচনা করেছিলাম, যদি প্রণয়ে রাখিতে চাও গৌরাঙ্গে শনে, ছোট হরিদাসের কথা থাকে যেন মনে, আমি কিছুই অন্যায় করিনি, তথাপি এর মধ্যে অন্যায় চলে আসতে পারে, ওই জন্য অতি সন্তর্পণে আমাদের ভগবত রাজ্য অগ্রসর হওয়ার কথা আমাদের গুরুবর্গ জানিয়েছেন। চৈতন্য মহাপুর কঠোর শিক্ষা, এগুলো কঠোর বলে মনে হলেও এগুলোই অমৃত প্রাপ্তির একমাত্র পথ। নিষ্কিঞ্চনস্য ভগবত ভজন উন্মুখস্য পারং পরং জিগ মিশ ভবসাগরস্য সন্দর্শনম বিষয়ানমথ যশিতানঞ্চ হা হন্ত বিষ ভক্ষণত্বপি অসাধু। কে বলেছেন? চৈতন্য মহাপ্রভু, চৈতন্য মহাপ্রুর কথা বলছেন। কি বলছেন? যারা নিষ্কিঞ্চন, যাদের ভগবান ছাড়া আর কোনো গতি নেই বলে যারা জীবনে নির্ণয় করে রেখেছেন, যারা মনে করেছেন ব্যাংক ব্যালেন্সটা আমাকে বাঁচাবে, যারা মনে করেছেন ওই ধনী ব্যক্তি আমাকে শ্রদ্ধা করে তিনি আমাকে বাঁচাবেন, তার দ্বারা ভগবত ভজন হবে না, তিনি ভগবত ভজন হবে না। আর যিনি জিহ্বার লালসে ইতিউতি ধাইবেন ছুটবেন, কৃষ্ণদল পরায়ণ কৃষ্ণ নাহি পায়। জিহ্বার লালসে যে ইতিউতি ধায়, কৃষ্ণদল পরায়ণ কৃষ্ণ নাহি পায়। মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কইল কৃষ্ণ, এই যে ভাগবত পুরাণ আদি কৃষ্ণ উদয় করেছেন, যে এগুলো সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনে সাধুসঙ্গ করে তারা চলে যাবে, আমার ধামে চলে আসবে। এত বড় প্রসঙ্গে এটা, এই জন্য চৈতন্য মহাপ্রভু প্রসঙ্গ আমি আলোচনা করব যদি সময় পাই সায়ংকালীন অধিবেশনে। সেখানে বলছেন নিষ্কিঞ্চনস্য ভগবত ভজন উন্মুখস্য পারং পরং জিগ মিশ ভবসাগরস্য, যারা এই ভবসাগর পার হয়ে যেতে চায় তাদের ক্ষেত্রে বলেছেন বিষয় সঙ্গ, স্ত্রী সঙ্গ, যশির সঙ্গ, এগুলো একদম সর্বতোভাবে বিবর্জিত। যশিত কথাটার ব্যাখ্যা শুদ্ধ গৌড়ীয় বৈষ্ণবগণ ছাড়া বাইরের সম্প্রদায় অন্য সম্প্রদায় জানেন না, সে কথা বলেছিলাম। যশা হত্যে ভোগ্যবুদ্ধি যে বস্তুতে, যে টাকার প্রতি আমার লোভ থাকে ওটা একটা যশির সঙ্গ হয়ে যাবে আমার। অনর্গল টাকার বৃষ্টি হয় গুরু বৈষ্ণবের সামনে, তারা ফিরেও তাকায় না, এগুলো তুলে রাখ ভগবানের সেবা লাগিয়ে দিবি, ওই সেবায় লাগা, গন্ত ছাপিয়ে দে, ওখানে ওই সব নিষ্কিঞ্চন বৈষ্ণবরা থাকে এদের সেবা করে দে, এইসব কথা বলছেন। যা ধামের সেবা করে দে, ধামের মধ্যে ওই জায়গা কোটি কোটি টাকা আসছে, সেগুলো কুণ্ড সংস্কার করো, বিভিন্ন রকম জায়গাগুলো সংস্কার করো, সেগুলো না করে সব ব্যাংকে জমা করে রেখে ওই টাকায় গলা টিপে মারবে, সে যেসব গলা টিপে সেগুলো মারবে, ওই টাকা ছাড়বে না। বিভিন্ন লোকের কামনা বাসনা সমস্ত অর্থ, এগুলো আমার এক পয়সা আমার নেওয়ার কোনো অধিকার নেই, এক পয়সা আমি খেতে পারবো না, আমি মাদুকুরি ভিক্ষি খেয়ে এসছি ওই মাদুকুরি ভিক্ষি খাবো, তোমাদের টাকা আমি খাবো না। যদি কেউ কিছু দেয় ঠিক আছে, ভগবানের সেবা লাগ, গোমাতা সেবা লাগিয়ে দাও, গ্রন্থ সেবা লাগিয়ে দাও, হাজার হাজার গ্রন্থ, প্রচুর গ্রন্থ ছাপা হচ্ছে, করো এসব দামের সেবা করো। এ হলো বাঁচবার, যে বস্তুতে লোকের আসক্তি আছে মনোনিবেশ হয়ে যাচ্ছে ওঠেই তার পক্ষে যশির সঙ্গ হয়ে যাবে, কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা যশি, এইসব কথা প্রভুপাদ ছাড়া জগতের কোনো আচার্য জানাননি। প্রভুপাদের মতো আচার্য তিনি আমাদেরকে বাঁচিয়ে গেছেন, যাদের কপাল প্রচুর ভালো তারা এই জন্মেই স্মৃতিলাভ করে বেরিয়ে যান, আর পাবেন না এই সুযোগ, প্রভুপাদের মতো ব্যক্তিত্ব আর হবে না। তিনি বুঝিয়ে বলেছেন, দেখো এ দেখা যাচ্ছে কামিনীর প্রতি কোনো লোভ নেই, এটা কামিনী যশিত গেছে, কিন্তু কাঞ্চন যশিত আছে, টাকা পয়সার প্রতি লোভ আছে, গেল সপ্তনাশ, আমার বলে টাকা পয়সার প্রতিও লোভ চলে গেছে, তারপরে আবার প্রতিষ্ঠা যশিত আছে, এ প্রতিষ্ঠা ভালো আছে, আমার বড় বড় মালা দিক, আমার নাম হোক, এটা মেরে ফেলে। প্রতিষ্ঠা সাধিষ্ঠা সপচ রমণি মের দিন টে, কে বলেছেন? রঘুনাথ দাস গোস্বামী। প্রতিষ্ঠা আসা ধৃষ্টাকে বলেছে সপচ রমণী, কুকুর বানিয়ে কুকুর রান্না করে খায়, এক একটা জাতি আছে তারা মানুষ্য মনুষ্য জাতি কত রকম, সেই সময় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন কত সুন্দরভাবে, চৈতন্য চৈতন্য বর্ণনা করছেন, জলচ স্থলচ তার মধ্যে মানুষ্য জাতি অত অল্পতর, তার মধ্যে বুদ্ধ পুলিন্দ সবর এইসব আছে, তার মধ্যে ভাগ করে করে বলছেন বেদ আবার মুখে মানে, বেদ আসলে মানে না, বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি গণে ইত্যাদি করতে করতে, বাস্তবিকভাবে আমরা দেখি বিচার করতে করতে কৃষ্ণ ভক্ত পাওয়াই যাচ্ছে না। আরে বাবা, কৃষ্ণ ভক্ত কোথায়? এত রেয়ার কেস, এইরকম ধরনের একটা দুষ্প্রাপ্য জিনিস অমৃতকে প্রাপ্ত করবার সাহস নিয়ে আমরা ঘরদোর ছেড়ে এসছি, এখানে এসেও যদি কামিনী কাঞ্চন প্রতিষ্ঠায় ডুবে যায় তাহলে আমাদেরকে ভগবান কোনোদিনই ক্ষমা করবেন না, কোনোদিন ভগবান বলবেন তোমাকে ক্ষমা করা যাবে না, কেন তুমি তো এগুলো ছেড়ে এসছো, লোককে দেখিয়েছো এগুলো ছেড়েছো, তো ছাড়োনি। সেই জন্য সেই সব সেগ্রিগেশন ভাগগুলো করে করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দেখিয়েছেন, যিনি কৃষ্ণ ভক্ত হবেন তিনি নিষ্কাম, তার কীরকম এক্সিলেন্ট অবস্থা, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত। তাহলে আমরা দেখলাম যে এই প্রতিষ্ঠা আসা হচ্ছে ধৃষ্টা সপচ রমণী, যেটা বলেছেন প্রভুপাদ বলছেন এই এর এখন এই যে প্রতিষ্ঠা যশিত ধরেছে একে, প্রতিষ্ঠা যশিত জগতের লোক সব হিরণ্যকশিপুর মতো, আমার হৃদয় হিরণ্যকশি লুকিয়ে রয়েছে, হিরণ্য আকশিপু মানে যে কামিনী শয্যা আরাম, তাহলে কামিনী কাঞ্চ হিরণ্যকশিপু আমার হৃদয় লুকিয়ে রয়েছে, সেইগুলোকে নৃসিংহদেবকে কৃপা করে ওগুলোকে নাশ করতে হবে, তাহলে কোনোদিন ভক্তি রাজ্যে বিন্দুমাত্র অগ্রসর হওয়া যাবে না। আর সৎসঙ্গ অসৎসঙ্গ সম্বন্ধে এত অ্যাকিউরেট বিচার আছে সেটা বলতে গেলে লোকে পাগলই হয়ে যাবে, শুনবে না, পারবে না গ্রহণ করতে। আমি অনেক সবাই চিৎকার করে বলেছি বিদ্বৎ সমাজে, যতক্ষণ পর্যন্ত অদ্বয় জ্ঞান তত্ত্বে পরিপূর্ণরূপে আমি প্রতিষ্ঠিত না হতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার কোনো অধিকার হবে না, ভগবদ্ রাজ্যে প্রবেশ অধিকার হওয়া মুশকিল হয়ে যাবে। অদ্বয় জ্ঞান তত্ত্বে অর্ধেক প্রতিষ্ঠিত হয়েছি, আমি এখন সেবা করছি বিভিন্ন রকম ভগবানের গুরুদেবের, হয় না, এগুলো আতকচা সেবা, দীক্ষা দিতে বসেছি, হবে না, হয় না। যে কথাটা বলতে গিয়ে আমি অনেকবার দুই একবার বোধহয় আপনাদের সামনে বলেছি, আমি এবং আমার এই দুটো শব্দ, এরা হচ্ছে উত্তম পুরুষের কথা, উত্তম পুরুষের সঙ্গেই পুরুষোত্তম ভগবানের নিত্য সম্বন্ধ, অদ্বয় জ্ঞানতত্ত্বের মধ্যে নিজেকে নিজেকে সংশ্লিষ্ট করতে না পারলে বাস্তবিক প্রীতি বলে কোনো কথা জগতে উদিত হবে না আপনাদের জীবনে, ওই ঘুরে ফিরে দুর্গন্ধ দূষিত প্রীতি, যে প্রীতিটা নিষিদ্ধ সেই প্রীতি উদয় হবে আপনাদের। অদ্বয় জ্ঞান তত্ত্বের মধ্যে যতক্ষণ নিজেকে সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট করতে না পারবে, জগতে কোনো দ্বিতীয় কোনো বস্তু নেয় এক কৃষ্ণ ছাড়া, কোথা থেকে কামিনী এলো, কোথা থেকে কাঞ্চন এলো, কোথা থেকে প্রতিষ্ঠা এলো, আপনারা কি বলছেন এসব পাগলের মতো? শুদ্ধ গুরু বৈষ্ণবের এই হচ্ছে বিচার, তারাই পারবেন এই ভগবত রাজ্যে প্রবেশ করতে, সেই কথাকে দায়িত্বহীন ভাষা আলোচনা করতে। বাকি দুর্বল জীবের কোনো ক্ষমতা নাই যাদেরকে, কাজেই এই শুদ্ধ আচরণ বজায় রাখা খুব কঠিন। এমনকি সাধুগুরু বৈষ্ণব নিজে স্বপাকে রান্না করে খান, কাউ যদি চিত্তবৃত্তি খারাপ হয় সেদিন সঙ্গে সঙ্গে তিনি বুঝে যাবেন ভজন করতে করতে আজকে আমার চিত্তবৃত্তি খারাপ হলো, কেন ভজন হচ্ছে না, সেরকম বুঝতে পারবেন সঙ্গে সঙ্গে যাদের কিছু একটা গণ্ডগোল হয়েছে। ওই জন্য শুদ্ধ আচরণশীল সাধুরা বেশিরভাগই নিজে স্বপাকে রান্না করেন, কিংবা বিশ্বস্ত কোনো ভালো সাধু তিনি যদি আচরণশীল হন ঠিক আছে, কেন তাদের তো সবসময় সেবা, সেবা ছাড়া রান্না করাটা কতক্ষণ, তারা কী বা খাবেন, একটা শাক আর অন্ন করতে কতক্ষণ লাগবে, বিশেষ করে এখনকার জিনিস আরও সুবিধে, রান্নার শুদ্ধতা, নিবেদনের শুদ্ধতা, ভগবত মন্দিরে এই বিগ্রহ আদৌ কোনো মহাপুরুষ প্রতিষ্ঠা করেছে কি না, অনেক বিষয়ের মধ্যে জড়িত, কেঁচো খুঁড়তে সাপ বেরোবে, তথাপি ভালো, সাপ বেরোলেও ভয় পেয়ে আমরা যদি সংশোধন হই, আমি এর জন্য ভয় পাই না, এগুলো আলোচনাগুলো করি। অনেকে বলেন সোসাইটি টিকবে না, মহারাজ তোমরা সোসাইটি চালাতে বসেছ, আর পৌপা চালিয়েছিলেন গৌড়ীয় মঠ, বলতে লজ্জা হওয়া দরকার, সোসাইটি টিকবে না, কে বলেছে তোমাকে সোসাইটি চালাতে, কিছু জঞ্জাল সৃষ্টি করতে, গৌড়ীয় মঠ চালাতে পারো তো ভক্তিময় ঠাকুর পৌপাদের কথা মানতেই হবে, এ কথা আমাদের মহাপুরুষ সবাই বলে গেছেন, যারা বলছেন এই কথা তারা ঘুরিয়ে ফিরিয়ে পৌপাদকে এবং ভক্তিময় ঠাকুরকে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করছেন। একমাত্র আমাদের গুরুবর্গ বলেছেন প্রভুপাদের কথা, ভক্তিময় ঠাকুর ঠাকুরের কথা কাটায় কটায় মানলে পরে তবে গৌড়ীয় মঠ সেখানে গৌড়ীয় মঠ বলে কথা থাকবে, গৌড়ীয় মঠ কোনো ইৎপার্শ্বদের কোনো সংস্থা নয়, এটা বড় বানিয়ে দিয়েছি সৌধ, আমি টাকা পয়সা এনে ব্যাস তোমরা এখন থাকো খাও আর মজা করো, তার জন্য আমি করব না, ওই জন্য কোনো কোনো সংস্থা আমি বানাইনি। জানি এইসব কথা শোনবার মতো ব্যক্তি অত্যন্ত দুর্লভ, যদি হয় তৈরি করো নিজেকে। আমরা আলোচনা প্রসঙ্গে অম্বরীশ মহারাজ এবং দুর্বাসার প্রসঙ্গ, দুর্বাসাজি মহারাজের প্রসঙ্গ আমরা শ্রবণ করেছিলাম বড় আশ্চর্যের সঙ্গে, যে ভগবানের ভক্ত কীরকম অবস্থায় থাকেন, তাকে আমি যদি অভিমান করে আমি ত্যাগী বলে কিছু করতে যাই, দেখা গেল আমি অপরাধে পতিত হলাম, কিন্তু তাই বলে কোনো সন্ন্যাসী কোনো ব্রহ্মচারী অত্যাচার করেছেন সেই বিষয়টাকে আমি ভাগবতের সঙ্গে মিলিয়ে বলবো যাগ্গে যাক, ওটা চলবে না, ওটা গেলে সমন্বয়বাদ, তার সঙ্গ নিষেধ, তিনি রিপিটেডলি ভুল করছেন, তাকে সাবধান করা সত্ত্বেও তিনি হচ্ছেন না, তাকে আমি এবার বিভিন্ন অজামিল আদি প্রসঙ্গের সঙ্গে মিলিয়ে নেব, হবে না, এটা হবে না, এটা হয় না। এই জন্য প্রভুপাদ অনেক ক্ষমা করেছেন অনেকজনকে, আবার অনেকজনকে তাড়িয়েও দিয়েছেন, চলে যান এখান থেকে, তাকে গ্রহণ করেনি, জানেন একজনের সঙ্গে সমস্ত দূষিত হয়ে যাবে। আমরা কালকে আলোচনা প্রসঙ্গে এই সব দেখেছিলাম, ভক্তের যে গুণাবলী, ভক্তের যে অবস্থা, এটা বাইরের দৃষ্টিতে আমরা এই চোখ দিয়ে বিচার করতে পারবো না, সাধু একটা কী অবস্থায় রয়েছেন, সাধু মানে গৃহস্থ নয় তা নয়, গৃহস্থ অবস্থায় সাধু হতে পারেন, সে কী অবস্থায় রয়েছে কে জানে, বলা যায় না। এখানে আমরা এইসব আলোচনা করেছি, মনুর বংশধর আলোচনা করতে করতে আমরা তার বংশের দশজন ছেলের বিভিন্ন অংশ আলোচনা করতে করতে অগ্রসর হচ্ছি, সাধ্যদেব মনু আলোচনা করেছিলাম, এখানে ইক্ষাকু মনির পুত্র, ইক্ষাকুর পুত্র হচ্ছে বিকুক্ষী, এভাবে বিকুক্ষীকে এখানে বলছেন, ইক্ষাকু বললেন যাও যোগ্য হবে, তখনকার দিনে মাংস দিয়ে যোগ্য হতে পারতো, এখনকার দিনে এগুলো হয় না, এইসব কথা মহাভারত নিষিদ্ধ আছে, আগেকার দিনে এটা সম্ভব ছিল, এটা অনুমোদন ছিল শাস্ত্রের, এইসব কথা প্রসঙ্গে আমি পরে এগারো স্কন্ধে আলোচনা করব যখন আসবে, এক্ষুনি আলোচনা করলে অগ্রসর হবে না। সেখানে তিনি জঙ্গলে গিয়ে এইসব আহরণ করতে গেছিলেন, তাতে যে আমি অল্পের উপর স্পর্শ করে যাচ্ছি মাত্র, এগুলো আপনাদের বিস্তৃতভাবে আলোচনা না করলে ভুল বোঝার সম্ভাবনা বেশি আছে। সেখানে সেই আহরণ করে সেই মাংস এনেছিলেন, পশুর মাংস, বৈশিষ্ট্য মুনি দেখে অসন্তুষ্ট হলেন, রাজাকে বললেন রাজা এই মাংস দূষিত, এটা চলবে না, কারণ এর আগে কোনো দূষিত কোনো কারণে, আমি বিস্তৃতভাবে বলবো না আপনাদের, বললে আপনাদের অনেক এখন এই অবস্থা রয়েছে, আপনারা অনুভব করতে পারবেন না। সেই সময় ইক্ষাকু কী করলেন, বলছেন ইক্ষাকু তাই সেই ছেলেকে অত্যন্ত দেশ থেকে তাড়িয়ে দিলেন, চলে যা তুই এখান থেকে, একটা যোগ্য করবো থাকে বলেছি তো দূষিত জিনিস নিয়ে এলি। তারপরে ইক্ষাকু রাজ্যভোগেতে অত্যন্ত বিরক্ত হয়ে পরে তিনি যোগের দ্বারা কলেবর ত্যাগ করেছিলেন, জঙ্গলে চলে গেছিলেন। সসাদের কথা আসছে, পিতার মৃত্যুর পর বিকিক্ষু দেশে ফিরে এলেন এবং সসাদ নামে তার নাম হয়েছিল সসাদ। পরে তার পুত্র পুরঞ্জয় তিনি ইন্দ্রকে বাহন করে লড়াই করেছিলেন, ইন্দ্রকে বলেছিলেন, ইন্দ্র বলছেন তুমি বীর, আমাদের অসুর আক্রমণ করছে, একটু বাঁচাও, একসঙ্গে আমাদের সঙ্গে লড়াই করো। তিনি বলেছেন আপনি যদি আমার বাহন হতে পারেন তাহলে আমি লড়াই করতে পারি। ইন্দ্র প্রথমে লজ্জা হয়ে গেল, বলে আমি আবার বাহন হব, এ আবার কী কথা। শেষে বাধ্য হলেন তিনি, শেষে বাধ্য হলেন, বৃষভের রূপ ধারণ করলেন, তার বিরাট এই পিছের ওপর বসে এই পুরঞ্জয় লড়াই করেছিলেন। ইন্দ্রবাহ নাম হয়েছিল তারপরে। সেই সূর্যবংশের মরিচি থেকে কশ্যপ, কশ্যপ থেকে বিভৎসন, মনু, ইক্ষাকু, বিকিক্ষু, পুরঞ্জয়, আনেনা, পৃথু, বিশ্বগাঁধী, চন্দ্র, যুবনাস্য, সাবন্ত, বৃহদস্য, কুবলায়স্য, এইভাবে কুবলাস্য, দৃঢ়াস্য, হরিয়াস্য, নিকুম্ভ, বহুলাস্য, কৃষাস্য, সেনজিৎ, যুবনাস্য, যুবনাস্য থেকে মান্ধাতা, মান্ধাতা থেকে কুরুকুৎস, তারপরে ত্রিশদস্যু, তারপরে অনরণ্য, আবার হরিয়স্য, তারপরে পারুণ, তারপরে ত্রিবন্ধন ইত্যাদি। এইভাবে সূর্যবংশের বন্দনাটা আমি করলাম। কেন এই নামটা বললেন কেন, বলে প্রসঙ্গ করতো, বলে এই নামটা এই জন্য বললাম, ভাগবতস্থ দৃঢ় করে বলেছেন এই নামগুলো যে শুনবে তাতেও সে পবিত্র হয়ে যাবে, যার জন্য এই নামগুলো আমি বলতে বাধ্য হলাম। তার একটা লিস্ট বানানো আছে আমার এখানে। যুবনাস্য রাজা, যে যুবনাস্যর কথা বললাম মধ্যিখানে সূর্যবংশে আলোচনা করতে করতে, প্রধান প্রধান আলোচনাগুলি আমি স্পর্শ করব, তা নাহলে অগ্রসর হবে না। আর দশম স্কন্ধ তো অপার সিন্ধু, এ তো আমি তো কোনো কুলকিনারা পাবো না, আমি কী আলোচনা করব। খালি এগারো স্কন্ধ, বারো স্কন্ধ যদি এক মাস কাল যাবৎ ব্যাখ্যা হয় তাতেও আমি সন্তুষ্ট হতে পারি না, হয় না, এত ভক্তিজগতের সূক্ষ্ম বিষয়। যুবনাস্য এখানে তার শতপত্নী ছিল, তথাপি তার পুত্র আদি সন্তান কপালে না থাকলে হয় না। অনেকেরই অনেক ধন দৌলত আছে, সব কিছু আছে, কিন্তু কিছুতেই সন্তান জন্ম হচ্ছে না, এরকম হয়। এগুলো পূর্বে কর্মফলে হয়, সে সমস্ত পূর্বে কোনো পাপ করেছিল সেই সব কারণে হয়, অপুত্রকে এমনি হয় না। দেখবেন অনেকেরই গৃহস্থ সংসার করছেন, কোনো পুত্র আদি জন্মায় নাই। তখনকার দিনে ঋষিমুনিদের ক্ষমতা ছিল, এখনকার দিনেও অনেকে এই ভাগবতজিকে কাজে লাগিয়ে এই দু এই এই সব দুষ্ট কর্ম সাধন করে, বলে একটা ভাগবত সপ্তাহ করে দিন, একটা ভাগবত কথা বলে আমার পুত্র জন্ম হবে। জীবনেও আমি কোনোদিন এইসব কর্মে আমি লিপ্ত হইনি। অনেক বড় বড় আচার্যের ভূমিকায় রয়েছেন, তারা শিষ্যকে দিয়ে সামনে আমি দেখেছি এসব, লজ্জায় মরে গেছি, তারা গুরুদেবের কোনো শিক্ষাকে গ্রহণ করেন নাই, খালি অর্থবিত্ত বলে বড় হয়েছি বলে প্রমাণ করছেন হিরণ্যকশিপুর মতো। একটা কথাও আমার তারা তাদের চরণে অনেক নিবেদন করেছি, তারা শোনেন নাই। জগতের লোকের কাছে আমাকে অনেক বাজে কথা শুনতে হয়েছে, কেন মহারাজ এসব হচ্ছে এখানে, আমি কী জবাব দেবো তা। এখানে ওই জন্য যুবনাস্য কী করলেন, ঋষি জঙ্গলে চলে গেলেন। সেখানে ঋষিগণ অরণ্যের মধ্যে বললেন, রাজা আপনার চিন্তা নেই, আমরা যজ্ঞ করব, পুত্রের সুযোগ্য। রাত্রিতে সেই ঋষিগণ জলকে মন্ত্রপুত করে রেখে দিয়েছেন কলসির মধ্যে, সকালবেলা উঠে বা যজ্ঞ যাগযজ্ঞ যা যা করা শুরু করবেন। ঋষিগণ তার যজ্ঞে পবিত্র হয়েছিলেন। রাত্রিকালে ভগবানের প্রেরণায় কী হলো কে জানে, অন্যায় ব্যতিরিকভাবে তো ভগবানই সব করেন। হ্যাঁ, চোরকে বলেন, চুরি করতে গৃহস্থকে বলেন জেগে থাকবে, আজকে চোর আসবে, ভগবানের অশেষ লীলা। যুবনাস্য রাত্রিবেলা এত তৃষ্ণার্ত হয়ে গেলেন, সামনে কোনো জল নেই, জঙ্গলের মধ্যে জল ছিল না, ভুলে গেছেন। শেষে কী হলো, বলছে কলসির মধ্যে থেকে জল, ওই যে সেই কলসিকে তুলে ঢকঢক করে সব পেয়ে নিয়েছেন। সকালবেলা ওরা উঠে ঋষিরা কলসি গিয়ে দেখেন কলসি খালি, বলে কী হলো কলসি, বলে ওই যুবনাস্য বলছে আমি পেয়েছি, বলে সব বনাস করেছে, এ তো মন্তব্য তো ছিল, এই জল তো আপনার রানীকে খাওয়াবার কথা, আপনি খেয়ে নিয়েছেন, আপনার তো সন্তান হবে। বলে বলে কি? বলে হ্যাঁ তাই হলো, যা কথা তাই কাজ। সঙ্গে সঙ্গে তার পেটে সন্তান দেখা দিল, সর্পনা দেখ সে কী করে বেরোবে। সঙ্গে সঙ্গে তার তার পেটকে ফিরে ফেরে সে সন্তানকে বার করা হলো। হলে কি হবে? সে মারা গেল না, সে ভগবানের ইচ্ছায় সে রাজা এরমভাবে তার কুক্ষী ভেদ করে একটি তনয় উৎপন্ন হলো। আর কোনো মতে ভগবান ইচ্ছা তিনি মরলেন না, কোনো মতে রক্ষিত ঔষধপত্র দিয়ে ঋষিরা জানাছিল তাকে রক্ষা করলেন। কিন্তু হলে কি হবে? তারপরে তার এই যে শিশু জন্ম হলো তার নাম হলো মানধাতা। কেন? মা তো নেই, মানধাতা, মা নেই, মা নয় শিশু কী খাবে? তখন ইন্দ্র মহারাজ বললেন ঠিক আছে আমি একে বৃদ্ধাঙ্গুলি দিচ্ছি, এটে খাক, অমৃত অমৃত বেরোবে। সেখান থেকে এইভাবে শিশুকে রক্ষা করলেন, তাই জন্য তার নাম হলো মানধাতা। মানধাতা বিষ্ণুর তেজেতে একাকী, কথাটা প্রত্যেকটা শব্দ খেয়াল করতে হবে, যে কথাগুলো আমি শিক্ষিত সমাজে কুকুরের মতো চিৎকার করে বলি, কারণ আমি গুরু বৈষ্ণবের কুকুর, এই আমার পরিচয়। এখানে বলছেন বিষ্ণুর তেজে একাকী সপ্তদ্বীপ মেদিনী শাসন করেন, এই কথাটাকে খেয়াল করতে হবে। বিষ্ণুর তেজেতে, তার মানে বিষ্ণু ভক্তি তার এমন ছিল যে বিষ্ণুর তেজের দ্বারা তিনি সপ্তদ্বীপের অধিপতি হয়ে সবাইকে শাসন করতে পেরেছিলেন। এখন আমরা এত ঢোঁড়া সাপ হয়ে গেছি, একটা ঘরে একটা ছেলে, একটা মেয়ে, একটা স্ত্রী, ছোট্ট একটা ফ্ল্যাট, সেখানেও কেউ কারোর কথা শোনে না। স্ত্রী চলে যাচ্ছে অন্য পুরুষের সঙ্গে, মেয়ে চলে যাচ্ছে অন্য একটা নোংরামো করতে, ছেলে চলে যাচ্ছে অন্যদিকে, প্রত্যেকেই একটা ঘরে রয়েছেন কিন্তু সব আইসোলেটেড, আলাদা আলাদা দ্বীপে থাকেন, কারোর সঙ্গে কারোর প্রীতি ভালোবাসা নাই, কারণ তাদের চরিত্রটাই ওরকম, তাই জন্য তাদের কপালে ওইটাই জুগেছে। আমরা ছোটোবেলা থেকে দেখেছি একান্নবর্তী পরিবার, কোথায় কাকা কোথায় জ্যাঠা, অন্যায় করেছি মেরেছেন থাপ্পড়, এখনও ওইসব বিষয়, তুমি আর আমি এই হতে হতে এখন এইসব আইসোলেটেড হয়ে মানুষ এখন এমন পশুর মতো হয়ে গেছে যে যখন মানুষের সেই হৃদয়, যে বিস্তৃত হৃদয়, একটা একান্নবর্তী পরিবারে থাকলে তার হৃদয় কত বড় হয়, একটা কিছু খেতে গেলে যে যেটা কাকার ছেলে রয়েছে সেও বাচ্চা, আমি খাচ্ছি তাকে দিতে হবে, এই করে হৃদয়টা যে কত বড় হয় সেটা আপনারা এখন আমি ব্যাখ্যা করে কি বলবো। আমরা ঝুলন করেছি, দোল খেলেছি ছোটোবেলায়, এইসব ভাবনাগুলো আসতো, তাতে কি হতো? আপনারা মনে করতে পারবেন আমার ছেলে তো অনেক বুদ্ধিমান, এইসব পাস পাস করেছেন, আপনার কী লাভ হয়েছে? হ্যাঁ আমার হয়তো আপনাদের মতো ডিগ্রি নাই, হতে পারে, আবার থাকতেও পারে, কিন্তু আমার যা লাভ হয়েছে সেটা আজ আমি বুঝি। ছোটোবেলায় মায়েরা আমাদের রামায়ণের কথা বলতেন, কথা বলে ঘুম পাড়াতেন, এতে কী লাভ হয়েছে? এটা জড় সমাজের যে দুর্গন্ধ দূষিত বুদ্ধিসম্পন্ন ব্যক্তি দেখে নট রিয়ালাইজ, তারা অনুভব করতে পারবে না, তাতে কত এক্সপ্যানশন হয়, হৃদয়ের কত প্রকাশ হয়, এই কথাটা পারে না, এগুলো তারা বুঝতে পারে না। একটা বাচ্চা সে যখন ঝুলন করবে, সে যখন দোল, তার যে আগে যে তার দর্শনগুলো আসে বিচার করে, সেগুলো যে কত পরিস্ফুটন করে। ছোটোবেলায় বুঝতাম না কিভাবে স্কুল থেকে বেরোবার সময় গল্প করছি দাদার সঙ্গে, আজকে ওই নৃসিংহদেবকে দেখে এসেছিলাম কুমারটুলিতে, সেইটা আনতে হবে, ঝুলনে খুব ভালো হবে, নৃসিংহদেবকে নিয়ে এলাম। এই অন্তমালে অপূর্ব, তখনকার দিনে কত সস্তা ছিল, ছোট্ট পুতুল মানে দেখবার মতো, ই মানে এখন যদি কেউ থাকে তাকেই দেখবে, তখন এসব কারিগর ছিল, তাহলে ওই যে নৃসিংহদেবকে এসে ঝুলনে বসিয়েছিলাম, নিশ্চয়ই এটা বৃথা হয় নাই, বৃথা হয় নাই, এগুলো হয় না। ছোটোবেলা দিদিমার সঙ্গে গৌরীয় মঠ দেখি, যে এই দেখ গৌরীয় মঠ এখানে বিগ্রহ, এগুলো কখনো বৃথা যায় না, হয়তো জ্ঞান ছিল না। কিন্তু আমার এইগুলো বলার বক্তব্য হলো, আপনারা আপনাদের সেই সংসারে ছোট ছোট যে প্রজন্ম যারা আসছেন তাদেরকে সেইভাবে ট্রেন আপ করুন, সেগুলো তাদেরকে পাশবিক ভিত্তি শিক্ষা দেবেন না, এতে তারা নিচে চলে যাবে। শুধু এডুকেশন মাত্র কিছু লাগবে, কিচ্ছু হবে না, ওই এডুকেশন তারা কিচ্ছু লাভ করতে পারবে না, লাস্টে কখনো ফ্রাস্ট্রেটেড হয়ে গলায় দড়ি দিচ্ছে, বিষ খাচ্ছে। একটা বাচ্চা তাকে মা বকতেই পারে, পরীক্ষায় রেজাল্ট কেন ভালো হলো, একটা বাচ্চাকে মা তো বকতেই পারে, কেন তো রেজাল্ট ভালো হলো না, তাই বলে সে গলায় দড়ি দেবে, এটা কোনো কথা হলো? তাহলে কী ধরনের অবস্থায় গেছে এরা? খালি বকেছে, তুই কেন পরীক্ষার রেজাল্ট খারাপ হল, ব্যাস সঙ্গে সঙ্গে গিয়ে গলায় দড়ি দিয়ে দিল। বলো এই কি সমাজের অবস্থা, কেউ কাউকে কিছু বলতে পারবে না, ব্রহ্মচারীদের কিছু বলা যাবে না। আমি কে বলছে, কোন আচার্য বলছেন, ব্রহ্মচারীদের বলা যাবে না, তার কোনো অধিকার নেই আচার্যের ভূমিকায় থাকার, ব্রহ্মচারী বলা যাবে না। তাহলে কী তৈরি হবে, কিছু কুকুর বেড়াল তৈরি হবে, মানুষ তৈরি হবে, অন্তত মানুষ হোক, সাধুর সংখ্যা যদি কম হয় কম হোক, মানুষ হোক অন্তত, তারপর সাধু হবে। এই কথা আমাদের গুরুবর্গ বলেছেন। এখানে আমরা দেখলাম মান্ধাতা কী হলো, বিরাট রাজা বিষ্ণু তেজেতে তেজিয়ান হয়ে সমস্ত সপ্তদ্বীপকে তিনি শাসন করেছেন আর তার শাসন সবাই মেনেছেন। এইভাবে মান্ধাতার অনেক চরিত্র অনেক সুন্দর, আর মান্ধাতার পঞ্চাশ জন কন্যা ছিল। মান্ধাতার পুত্রের মধ্যে বলছেন পুরু, কুৎস, অম্বরীশ, এই অম্বরীশ ওই অম্বরীশ নয়, আর মুচুকুন্দ, যার কথা আপনারা শুনবেন। কিন্তু এই যে অম্বরীশ, এটা ওই অম্বরীশ নয় যেটা নভাকনন্দন, নভাক ও নয়, নভাক নয়, নভাকনন্দন যে এ অম্বরীশ তিনি নয়। অম্বরীশের পুত্র যুবনাশ্য, যুবনাশ্যের পুত্র হরতি, মানে হারিতি, হারিতি হরতি না হারিতি। মান্ধাতার পঞ্চাশ জন কন্যা ছিল। আজকে এই প্রসঙ্গগুলো কেন আমি তুললাম, সবসময় রেলিভেন্সি আছে, সমস্ত মেলানো আছে, তাসের মতো বন্দনা করে বসেই ভগবান তাসের মতো মিলিয়ে দেন, এখন এই কথা বলতে হবে, তা নাহলে হবে না। কেন সৌহরি প্রসঙ্গ আজকেই এসে গেল, আজকে এই কঠোর কথাগুলো দিয়ে শুরু করেছিলাম। সৌহরি মুনি দিব্য 60,000 বছর তপস্যা করেছিলেন। সৌভঋষি তপস্যাকালীন অবস্থায় জলেতে মাছের মৈথুন দেখেছিলেন, জলের মধ্যে, যমুনার জলে, দেখার পরে নিজের সংসার জাগলো। তারও পেছনে কারণ আছে, তার কারণ সৌহরি গরুর ভগবানের চরণে অপরাধ করেছিলেন, গরুরকে বলেছেন এই যমুনার থেকে মাছ মাছ মাছ খাবে না, মাছ তখন করলেই পাখা ছিঁড়ে পড়ে যাবে তোমার, এই অপরাধ হয়েছিল তার। অনেক কথা এসব কথা। এখন এই সৌভরী ঋষি ভজন করাকালীন অবস্থায় তার কি হলো, কাম জাগলো। ওই জন্য গুরু বৈষ্ণব ভগবানের সঙ্গে থাকাকালীন অবস্থায় যারা বলেন মহারাজ এরা আপনার সঙ্গে রয়েছে, আমি ভাগবত ছুঁয়ে সামনে বলছি এরা কেউ আমার সঙ্গে নেই। যে ব্যক্তি আমার সঙ্গে থাকবে তাকে গ্যারেন্টি দিয়ে আমি বলবো তার সমস্ত কিছু সব চলে যাবে, কেউ আমার সঙ্গে বাস্তবিক থাকে না। তার জন্য এদের সংসার জাগে, তা নাহলে এদের সংসার করার কোনো প্রশ্ন আসে না, তারা যেভাবে রয়েছে। আবার বলবার সময় বলে, বলবার সময় বলে মহারাজ আপনার সঙ্গে থাকলে কোনো রকম মায়াস্পর্শের কোনো সম্ভাবনা নেই, তাহলে কেন মায়াস্পর্শ করলো, ওরাই বলে আপনার সঙ্গে থাকা মায়াস্পর্শ করে এটা অ্যাবজার্ড হতেই পারে না, এরম গ্যারেন্টি দিয়ে বল। আর তাহলে তোকে কেন মায়াস্পর্শ করলো, নিশ্চয়ই তুই আমার সঙ্গে নেই, তার ধরলো কেন মায়া। সেই জন্য এখানে সৌভরী মুনির যে বিষয় তিনি অপরাধ করে এইভাব হলো। তিনি জল থেকে উঠে মান্ধাতা রাজার কাছে গিয়ে বললেন আপনার তো 50টি কন্যা, আমার সংসারের বিষয় আছে, সংসার করব, তা আপনি একটা কন্যা দিন। সৌভরী ঋষির এই প্রার্থনাতে মান্ধাতা বললেন এই তো একেবারে বুড়ো হয়ে গেছে, চুল ফুল পড়ে গেছে, রোগা, এরমভাবে হাড়গুলো দেখে যা আমার কোন কন্যা মেনে নেবে, আমার কোনো কন্যাকে মেনে নেবে, আমি জোর করে কন্যাটাকে জলে ফেলবো। তিনি বললেন ঋষিবর এক কাজ করুন, আমরা তো রাজার, আমাদের তো ক্ষত্রিয় পরিবার, আমাদের নিয়ম হলো স্বয়ংবর, অর্থাৎ যে কন্যা আপনাকে বরণ করবে তাকেই আপনি করে নিন, আপনার সেটা বিষয়, আপনি অন্দরমহলে চলে যান। তিনি অন্দরমহলে গিয়ে দেখলেন সেই কন্যাগুলো কেউই পছন্দ করে না। তখন সৌভরী কী করলেন, তিনি যোগবলেতে বিরাট সুন্দর নবচুবার এমন রূপ ধারণ করলেন, তারপর যখন তারপর যখন অন্দরমহলে প্রবেশ করলেন, 50 জন কন্যার সঙ্গে লড়াই লেগে গেল নিজেদের মধ্যে, আমার এটা স্বামী হবে, ও বলে না আমার হবে, লাস্টে 50 জন কন্যা লড়াই করতে করলে জল 50 জনই বিবাহ করলেন, তাকে 50 জন কন্যা একসঙ্গে বিবাহ করলেন। আর সৌভরী মুনি নিজে যে ভজন করেছিলেন, ভজনের ফলে আপনাদের অনেক রকম অনর্থ চলে আসবে, যদি ভজন সঠিক না হয় কাঁচা হয় তার মধ্যে টাকা কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা এইসব এসে আপনাকে প্রথভ্রষ্ট করে দেবে। ওই জন্য ভজন করতে গেলে যে সাধক তাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এখানে সৌহরি মুনির এরম অবস্থা, তিনি কি হলো পঞ্চাশ জন কন্যাকে বিবাহ করলেন একসঙ্গে, নিজের শরীরকে এই যোগ বলে তিনি বাড়ি দিলেন অনেকজন, পঞ্চাশ জন কন্যা পঞ্চাশ জন সৌবরি হয়ে গেল। তা বলে এটা মনে করবেন না রাসলীলাতে ভগবান যে যে শরীর যেটা যে যত কোটি গোপিকা তো সেরকম নয়, এটা যে যোগ বলে তিনি আলাদা করেছেন, কৃষ্ণের সবকটাই সচ্চিদানন্দময় শরীর, এটা ভোগবৃত্তির জন্য নিজের শরীরকে এরম করেছেন। দেবরাজ ইন্দ্র সৌবরী মনির এই ঐশ্বর্য প্রকাশ দেখে অবাক হয়ে গেলেন, মানধাতা রাজা অবাক হয়ে গেলেন, আমি সপ্তদ্বীপের অধিপতি, আমার এত ঐশ্বর্য, এ কি অম্বরীশ এই ইয়ে সৌভরী মনির এইরকম? পরবর্তীকালে দেখি অম্বরীশ এই সৌভরী নির্বেদপ্রাপ্ত হল, নির্বাদপ্রাপ্ত হয়ে তিনি আবার সেই চলে গেলেন ভজন করতে, বানপ্রস্থ অবলম্বন করে বনগমন করলেন, তীব্র তপস্যা করে আত্মা ও পরমাত্মার যোগ সাধন করলেন এবং তার পত্নীরা সহগামিনী হলেন। তারপর ত্রিশঙ্কু বিপ্রকন্যা হরণ করতে ইচ্ছা করলে তার পিতা শাপ দেন, তাতে চণ্ডালত্ব প্রাপ্ত হয়, বিশ্বমিত্র মুনির প্রভাবে তাকে স্বর্গে পাঠানো হয়, দেবতারা ধাক্কা মেরে তাকে বেঁধ, এখান থেকে দূর হ, স্বর্গে এসব চলবে না, কিন্তু বিশ্বমিত্র তাকে স্তম্ভন করে রেখেছেন, পড়তে দেননি, ওপরে রয়েছে। এরপরে হরিশ্চন্দ্রের প্রসঙ্গ আসছে, রাজা হরিশ্চন্দ্রের প্রসঙ্গ আসছে। এখানে রাজা হরিশ্চন্দ্র অত্যন্ত গুণাবলী, তার বিশাল গুণাবলী ছিল, হরিশ্চন্দ্রের মধ্যে দাতা কেউ ছিল না, এইসব কথা প্রসঙ্গ আসছে। কিন্তু তিনি তার ওই একই প্রসঙ্গ, তার কোনো রকমভাবে পুত্র আদি ছিল না, তিনি অত্যন্ত দুঃখিত হলেন, কি করবেন, বহু বৎসর পুত্র আদি নাই, তার অনেক বয়সও হয়ে গেছে। শেষে বরুণ দেবতার আরাধনা করে তিনি পুত্রপ্রাপ্ত হন, কিন্তু তাতে একটা এমন কন্ডিশন থাকে যে যদি বলছেন এমন কন্ডিশন থাকে তাতে যে আমার ছেলে জন্ম হলে সেই ছেলেকে দিয়ে নরমেত করব, আর ছেলেটাকে বলি দেবো আপনার কাছে। বরুণদেব বারবার আসছেন, শিশু জন্মেছে বলে এখন তো সবে হলো, দুধের বাচ্চা কিছুদিন পরে আসুন, হয়ে গেল। তারপর যখন এসছে বলে এখনও দাঁত সবে বেরোচ্ছে, বেরোক তবে দাঁত না বেরোলে এটা যোগ্যতে পশু, এই মানুষটাকে যে পশু হিসেবে এ লাগবে না, পবিত্র হয় না। তারপর যখন দাঁত পুরো উঠে গেল বলে এটা তো দুধের দাঁত, দুধের দাঁত এখন পড়তে হবে, দুধের দাঁত পড়ুক, দুধের দাঁত পড়লে আবার নতুন দাঁত হতে তারপর। এইভাবে বরুণদেবকে বারবার বঞ্চনা করে, বরুণদেব রেগে গিয়ে বলে তবে রে বলে গিয়ে অভিশাপ দিয়ে দিলেন। তাতে তার উদর বৃদ্ধি হলো, উদারময় রোগ হলো, উদর নিয়ে চলতে পারে না, এ একেবারে কি পেট নিয়ে নড়তি পারে, জল ঢুকে গেছে পেটে, ব্যাস। বরুণ বলে এবার মর, এরকম কোনো কথা মানলি না আমার। কিন্তু রাজা খুব ভালো রাজা, রাজার কোনোরকম খুব ভালো রাজা, মানে হরিশ্চন্দ্রের অনেক প্রশংসা আছে। যাই হোক, ঋষিগণ তাকে পরীক্ষা করেছিলেন, বিশ্বামিত্র আদি তাকে সর্বশান্ত করেছিলেন দক্ষিণে হিসাবে। অনেক কথা সেসব প্রসঙ্গে আমি আসবো না, খালি স্পর্শ করে যাচ্ছি, আমার উদ্দেশ্য দশম স্কন্ধে কখন প্রবেশ করব। হ্যাঁ, সেখানে হলো, সেখানে কি হলো, হরিশ্চন্দ্র আসছে সর্বশান্ত হয়ে কি করলেন, রোহিতকে নিয়ে চলে গেলেন সেখানে, রোহিত বাচ্চা ছিলেন সেই সময়, অনেক কথা সেসব। তা সেখানে তার যে স্ত্রী এক জায়গায় ব্রাহ্মণের বাড়িতে কাজ করতেন, তিনি এক জায়গায় ডোমের কাছে কাজ নিলেন মরা পড়াবার, সেইসব অনেক কথা। তারপরে সর্পদংশনে রোহিত মারা যায়, রোহিতকে নিয়ে আসেন পোড়াবার জন্য, সেখানে রোহিতকে ওই রাত্রিবেলা শৈব্যা তার নাম, স্ত্রীর নাম, তাকে দেখে চিনতেই পারেননি, হরিশ্চন্দ্রকে দেখেও সে চিনতে পারছে না, মাথায় গামছা বাঁধা, কোপিং, সে মরা সারা শরীর কালো হয়ে গেছে, মরা পড়াতে পড়াতে ডোমের কাজ করছে। এই করতে করতে লাস্টে যখন রোহিতকে যখন শ্মশানে নিয়ে গিয়ে যখন তুলবে বেদিতে, তখন তাকে দিকে তার একটা চিহ্ন দেখে চমকে গেছেন, চমকে দেখে বলতে আমার ছেলে, হাউ হাউ করে যখন কাঁদতে আরম্ভ করলেন শৈব্যা ও, তখন ঋষি আবির্ভাব বললেন, হয়ে বললেন তোমাকে আমি পরীক্ষা করেছিলাম, আজ তোমার পরীক্ষা, তুমি জয়যুক্ত হয়েছো, তোমার রাজ্য তুমি ফিরে নাও। এইভাবে অনেক কথা, এইভাবে সমস্ত প্রসঙ্গ আছে। আর যে উদারাময় থেকে যে যে হরিশ্চন্দ্র রক্ষা পেয়েছিলেন কীভাবে, না তার পুত্র রোহিত সে দেখলো বাবা তো থাকলে যোগ্য যজ্ঞের মধ্যে বলি দেবে, সে পালিয়ে গেছিল জঙ্গলে, যতবারই সে রাজ্যে ফিরতে চায় বাবাকে দেখবার জন্য, ইন্দ্র বলেন এখন যেও না, গেলে বলি দিয়ে দেবে, তুমি জঙ্গলে থাকো। এইভাবে ছ বছর সে জঙ্গলে জঙ্গলে ঘুরল। শেষে কী হলো, সে সুনসেব নামে এক নিচু জাতের একটা ছেলেকে কিনে নিল পয়সা দিয়ে, নিয়ে বাবার কাছে দিল। বাবাকে বলল এটাকে যজ্ঞেতে বলি দাও, দিয়ে হবে। বিশ্বমিত্র মুনি সেই সুনসেবকে পুত্ররূপে স্বীকার করে নিয়েছিলেন। অনেক ঘটনা সেসব। এখন অন্য অন্য ছেলেপেলেদের বলেছিলেন একে অগ্রজ হিসেবে তোমরা মেনে নাও, যেসব পুত্ররা মানলো তার কথা তারা ব্রাহ্মণত্ব প্রাপ্ত হলেও বাকি সব চণ্ড জয় জয় হয়ে গেল, মুসলমান হয়ে গেল, মুসলিম বিধর্মী হয়ে গেল। এসব অনেক কথা এখানে আলোচনা প্রসঙ্গে আপনারা একটু আগে শুনলেন যে সৌহরিমুনির কথা, যে কীরকম ধরনের অবস্থা একটা মৎস্যের মৈথুন দেখেও তা এরা, তাই জন্য আমাদের এগারো স্কন্ধে দেখব আট রকমের মৈথুনের কথা, সমস্তই ব্রহ্মচারী সবসময় সেগুলোকে সাবধান থাকবেন, সেগুলোকে বর্জন করতে হবে। তারপরে তার বংশে রোহিত হলো, রোহিতের হরিশ্চন্দ্রের কথা কিঞ্চিত আমি স্পর্শ করলাম। তারপরে সেখানে আসছে সূর্যবংশের সগর, বলছেন বৈরীগণ রাজ্য অপহরণ করলে বাহুক ভার্যাস বনে গমন করলে, বাহুকের সেখানে মৃত্যু হলো, তার পত্নী সহমিতা হতে যান, একসঙ্গে স্বামীর সঙ্গে মরবেন। এই সূর্যবংশে বংশ বর্ণনা কর, রোহিতের পরে এইসব বর্ণনা আছে। কিন্তু ঋষিরা বললেন যে দেবী তুমি মরো না, স্বামী গেছে ঠিক আছে, কারণ তোমার অন্তরে তোমার ভেতরে সন্তান আছে, তুমি মরতে পারবে না, ওই জন্য তাকে মরতে দিল না। কিন্তু অন্য অন্য পত্নী যারা ছিল রাজার তারা কি করলো, গোপনে তাকে একটু বিষ দিয়ে দিল যে সন্তানটা যেন নষ্ট হয়ে যায়। কিন্তু বিষের প্রভাব সেরম হলো না, ভগবানের ইচ্ছায় সেই বিষ সমেত, কীভাবে ভগবানের কৃপা, বিষ সমেত সেই পুত্রের জন্ম হলো, তার নাম হয়ে গেল সগর। গর মানে হচ্ছে বিষ, স মানে হচ্ছে বিষ সমেত জন্মগ্রহণ করলেন। বিষটাকে শরীরে মায়ের কিছু করতে পারে, ভগবানের ইচ্ছায় সমস্ত। এইভাবে কি হলো, সগর বংশ থেকে সগর বংশের বর্ণনা করবে আমরা দেখল সেখানে কি হলো, যে সগর বংশের যে বংশ যারা আছে বংশাবলী তারা কি হলে বলছেন, সেই কপিল মুনির আশ্রমে সেখানে গেছিলেন, কারা বলছেন ও অর্ব অর্ব ঋষি তাকে গর্বী জান, ফলে কালে ওই মহিষীর পুত্র হয়, ওই পুত্র গর সহিত প্রসব করেন, বললাম আজ রাজা অর্ব ঋষির উপদেশে অশ্বমেধ যজ্ঞ করেন, ইন্দ্রযজ্ঞীয় অশ্ব অপহরণ করেন, তাতে দুই পত্নী সুমতি ও কেশিনী এই যজ্ঞ পশুর অন্বেষণে সুমতির পুত্রগণকে আদেশ দিলেন, অনেক পুত্র ছিল হাজার ষাট হাজার, তারা সমস্ত কপিল মুনি সাগর সঙ্গমে ভজন করছিলেন, তাকে দেখে বলে এই বেটা চোর, বেটা এই বেটা চোর আমাদের অশ্বকে ধরে রেখেছে, অথচ তিনি কিছুই করেননি, তাতে বলাতে তাকে ধর ধর মার মার করতে গেলে খালি খালি এখানে কী হলো, বলছে খালি আমাদের এই কপিল মুনি চোখটাকে এরকম খুলে দেখেছেন, কা হই হই কোথা থেকে হচ্ছে। তারা এই চোখটা খুলে দেখার সঙ্গে সঙ্গে ওদের নিজেদের মধ্যে যে অপরাধ করেছিল সেই অগ্নিতে তারা জ্বলে ছাই হয়ে গেল। তাতে কি হলো, যে দিলীপ রাজা এখন তারপরে এই চেষ্টা করতে থাকলো, তার বংশে এবার ভগীরথ হলো, ভগীরথ এবার অত্যন্ত পবিত্র, সে যে কোনোভাবে এই বংশধরগণকে উদ্ধার করার জন্য আদিষ্ট হলো, বললেন গঙ্গা ছাড়া, গঙ্গার জল ছাড়া কোনোরকমভাবে এই সগর বংশে যারা নাশ হয়েছে তাদের উদ্ধারের কোনো প্রশ্ন নেই। বাস্তবিক কথা হলো গঙ্গাকে পৃথিবীর বুকে আনয়ন করে গঙ্গার মহিমা, ভগবানের মহিমা জগতে খ্যাপন করবার জন্য এই সব ব্যবস্থা, ভগবানের অপার লীলা। সেইভাবে যখন ভগীরথ তপস্যা করে ভজন করে যখন গঙ্গাকে আনবার জন্য অত্যন্ত চেষ্টা করলেন, গঙ্গাদেবী বললেন, মা বললেন হ্যাঁ ঠিক আছে আমি যাব বাবা, কিন্তু কি করে যাব, আমার বেগকে কি করে ধারণ করবে, কেন স্বর্গে মত্তে পাতালে তিন জায়গায়, পাতালে ভগবতী, স্বর্গে অলকানন্দা, এখানে গঙ্গা, বিভিন্ন নামেতে তিনটি রাজ্যকে পবিত্র করছেন স্বর্গমত্ত পাতালকে, আমি তো আমাকে ধরতে পারবে না কেউ, তাহলে ভেদ করে আমি মাটির তলায় চলে যাব, তাহলে একটা উপায় করো, তখন তিনি শঙ্করকে আরাধনা করলেন। প্রথমে অনেক কথা ঐরাবত আদি এসব হলো না, সব ভেসে বেরিয়ে যাবে অনেক কথা, সেসব শেষে শঙ্কর ভগবান রাজি হলেন। শঙ্কর ভগবান তার জটাকে পেতে দিলেন, জটাকে বেঁধে নিলেন গঙ্গা, ওখানে বলে জটার ভেতরে ঘুরতে থাকলো আর বেরোবার জায়গা পাচ্ছে না। তখন হে শঙ্করকে বলা হলো, হে শঙ্কর ভগবান আপনাকে তো বলা হয়েছিল ধারণ করুন, গঙ্গাকে আপনি লুকিয়ে ফেলবেন জটার মধ্যে, এই জন্য বলা হয়নি। তখন শঙ্করকে আরাধনার পরে পরে শঙ্কর জটা থেকে এই জন্য গঙ্গাকে বললেন যাও এবার বেরো, এই জন্য তার নাম গঙ্গাধর। শঙ্করকে শঙ্কর কী করলেন, জটার এক পাশ থেকে গঙ্গাকে ছেড়ে দিলেন। তারপর অনেক কথা, আমাদের নবদ্বীপ বলে ধাম সেটা না বললেই হয় না, গঙ্গাদেবীর যাওয়ার কথা ছিল অন্য দিক দিয়ে, কি গঙ্গাদেবী ঘুরে নবদ্বীপের কে স্পর্শ করতে গেলেন। ভগীরথ বলছে মা একই কথা, তুমি তো যাবে ওদিকে, বললো না তুই জানিস না এসব, এইখানে শ্রী গৌরাঙ্গ আসবেন এই কলিকালে গৌর হরি যে সংকীর্তন যজ্ঞ করবেন, এখানে আমি পবিত্র হওয়ার জন্য এইদিক দিয়ে যাবো, একটু দেরি হোক, ওর ব্যস্ততা। আর গঙ্গামা বলছে এখানে আমি যাবো না, তো এখন এখানে থাকবো, এখানে সংক্রান্তি ফংক্রান্তি সব করে তারপর যাব। সেইখানে মা থাকলেন, সেইখানে আবার অনেক ঘটনা, সেখানে এক ঋষি ছিলেন, সেই ঋষির কোষাকুষি জল পাত্র সব ভেসে নিয়ে চলে যাচ্ছে। সেই ঋষি রেগে গেলেন, কি এইসব জল ফল আমার সব সব ভেসে বেরিয়ে গেল, আমার পুজোর সব আচরণ, আমি সব যজ্ঞ করতে বসেছি এগো সব নষ্ট হয়ে গেল। রেগে গিয়ে গঙ্গাকে গিয়ে পান করে ফেললেন এক গণ্ডুষে, এরমভাবে তার নাম জন্যুমণি। জন্যুমণি গঙ্গাকে পান করে ফেললেন। ভগীরথ এসে দেখেন গঙ্গা নেই কোথায় গেল, বলে গঙ্গা সমস্ত জলেতে আমার এইসব ভেসি দিয়েছে, আমার সব নষ্ট হয়ে গেছে পূজা, সেই জন্য তিনি পান করে নিয়েছেন। তিনি গিয়ে তার পায়ে ধরেন, দয়া করে আপনি গঙ্গাকে ছেড়ে দিন, আমার বংশধর উদ্ধার হবে না, ঋষিবর যা হয়েছে ক্ষমা করুন। শেষকালে বললে ঠিক আছে যা, তার জানুদেশ কেটে বার করে দেন। তারপর থেকে সেই গঙ্গার নাম জাহ্নবী নাম হয় জন্যুমণি, সেই গঙ্গাকে আবার ছেড়ে দিলেন। তারপর সেই গঙ্গা সাগর সঙ্গমে চললো, সেখানে গিয়ে 60,000 সেই সগর বংশে সে যারা আছেন তাদেরকে সব উদ্ধার করলো। এইভাবে আমি বংশধরগুলো সব বললাম না, অসামঞ্জস্য হয়েছিল। তারপর অংশুমান অংশুমান পরে দিলীপ রাজার পরে সমস্ত ঘটনা আছে এখানে। ভগীরথ গঙ্গা এনেছিলেন, তার বংশে অনেক কথা, সৌদাসের কাহিনী আছে, এসব কথা আমি খালি স্পর্শ করে যাচ্ছি। সৌদাস বলে একজন রাজা হয়েছিলেন। তারপর অনন্তর বৈশিষ্ট্য, সৌদাস কী করেন, সৌদাস অভিশাপ পেয়েছিলেন। বলছেন একদিন বৈশিষ্ট্য মুনির বলছেন একদিন এই সৌদাস জঙ্গলে গেছিলেন, জঙ্গলে গিয়ে বলছেন একটা রাক্ষসকে বধ করেছিলেন। সৌদাস জঙ্গলে গেছিলেন, গিয়ে জঙ্গলে বিহারের প্রসঙ্গ থাকে ক্ষত্রিয়দের, জঙ্গলে গিয়ে একটা রাক্ষসকে মেরে ফেলেছে। রাক্ষসকে মারার পর রাক্ষসের ভাই প্রতিজ্ঞা করেছে, তোরও সর্বনাশ করে আমি ছাড়বো। রাজাকে বলেছে সামনাসামনি তো লড়াই করতে পারবো না, তুই বীর, তোর সর্বনাশ আমি করবো, দাঁড়া। বলে কি করেছেন, সে লুকিয়ে ছদ্মবেশে কি করেছেন, এই সৌদাসের রাজধানীতে রাজ্যে সে যে রান্নার ঠাকুর হিসাবে, রান্নার ঠাকুর পাচক, খুব ভালো রান্না করে, রান্নার ঠাকুর যে লুকিয়ে রয়েছেন। একদিন বৈশিষ্ট্য মুনি তাদের গৃহেতে এসছেন প্রসাদ এখানে খাবেন, সেখানে কি হয়েছিল, নরমাংস রান্না করে বৈশিষ্ট্যমণির সামনে দিয়েছেন। বৈশিষ্ট্যমণি দেখে দেখেন দিব্য চোখে দেখলেন, এ তো নরমাংস, সর্বনাশ। সঙ্গে সঙ্গে অভিশাপ দিলেন, যা বেটা রাক্ষস হয়ে যা। রাজাকে অভিশাপ দিলেন, রাজা বললেন আমি জানি না, আমি না জেনে হয়েছে আমার। সেও প্রতিশাপ দিল অনেক কথা, প্রতিশাপ দিতে গিয়ে সেই পত্নী বারণ করলেন অভিশাপ দিও না বৈশিষ্ট্যমণিকে। তখন এই জলটাকে যখন ফেলে দিলেন, সে পাটা নিজের পায়ে পড়ল, পাটা কালো হয়ে গেল, সেই এই জন্য কলমস্পাত নাম হয়েছিল তার। অনেক কথা এখন এইভাবে হতে হতে তখন তার বৈশিষ্ট্যে আবার সেই কোনো সময় জঙ্গলে গেছে, কোনো সময় ক্ষুধার্ত হয়ে গিয়ে একটা ব্রাহ্মণ ব্রাহ্মণী তারা রহলীলায় ছিলেন, সন্তানাদি হবে, কিন্তু সেই সময় সে ওই ব্রাহ্মণকে জোর করে ধরে কেড়ে নিল পত্নীর কাছ থেকে, নিয়ে খেয়ে নিল, রাক্ষস হয়ে গেছে। রাজা তো মনেই নেই এখন রাক্ষস হয়ে গেছে অভিশাপেতে। ব্রাহ্মণী এবার অভিশাপ দিল, তোরও কোনো দিন সন্তানাদি হবে না, যে স্ত্রীর সঙ্গে মিলন করতে সঙ্গে সঙ্গে তোর অবস্থা খারাপ হয়ে যায়, মরে যাবি তুই। এই অভিশাপে সে আর কিছু করার নেই, বৈশিষ্ট্য মুনি কৃপা করে সন্তান উৎপাদনের ব্যবস্থা করলেন, দময়ন্তীর গর্ভাধান হলো। এবার সেই 100 বছর যাবর সেই গর্ভ ধারণ করলেন দময়ন্তী, বৈশিষ্ট্য পাথর দিয়ে দেখে গর্ভে দেখা, এই বেরো একশো বছর হয়ে গেছে, এখনো বুঝে রয়েছে ভেতরে, সেখানে তাই জন্য পাথর দিয়ে আঘাত করছে, এই জন্য অশ্মক হয়। অশ্মককে অনেক কথা এসব, অশ্মকের কাহিনী আছে অনেক। খট্টাঙ্গ রাজা এই বংশে হয়েছিলেন, খট্টাঙ্গ রাজা হয়েছিলেন, তিনি দেবতাদের অনেক সাহায্য করেছিলেন, দেবতারা প্রচুর আশীর্বাদ করেছেন। খট্টাঙ্গ রাজাকে বলে যে বর প্রার্থনা করো, খট্টাঙ্গ রাজা বললেন বর পরে প্রার্থনা করবো, আগে বলুন আমার আয়ু কত দূর। দেবতারা বললে আয়ু তো নেই তোমার, মাত্র দুপল না এক পল আয়ু রয়েছে, তাহলে আর বর দিয়ে কি করব। সঙ্গে সঙ্গে তারা কি করলেন, তিনি সব ছেড়ে দিয়ে রাজ্য রাজধানী ত্যাগ করে দিলেন, মুহূর্তের মধ্যে সব ত্যাগ করে দিয়ে ভগবানের চিন্তনে বসে গেলেন। কীরকম সুকৃতি, ওই অল্প সময়ের মধ্যে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে ভগবত প্রাপ্তি তার হয়ে গেল। অর্থাৎ যে চায় সে পায়, যে চায় সে পায়, যে চায় না সে কোনোদিনই পায় না। সে যে বেশেই থাকুক, আমার মতো পরমাংশ বেশি থাকুক, সন্ন্যাসী বেশি থাকুক, ব্রহ্মচারী বেশি থাকুক, কিচ্ছু হবে না, না চাইলে কিছু হবে না। আমি একটা উদাহরণ দিয়ে থাকি না, আপনারা শুনেছেন কিনে জানি না, ইকোনমিক্সে যারা ইকোনমিক্স নিয়ে পড়েছেন তারা জানেন, সেখানে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই বলে একটা কথা আছে। যে সমস্ত অ্যাডভান্স কান্ট্রিগুলো আছে সেখানে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই এর ওপরে পুরো অর্থনীতি তাদের অসিলেট করে। ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই যদি গ্র্যাফ চার্ট আঁকা যায়, এরা হাইপ্যারাবোলা হবে, এরকম হাইপ্যারাবোলা। সেই জন্য বড় আশ্চর্য, সেখানে যেমন ডিম্যান্ড সেই অনুপাতে বস্তুর যোগান হয়। আমাদের দেশে তা হয় না, আমাদের কী হয়, যে বস্তুটা বেশি ডিম্যান্ড সঙ্গে সঙ্গে কালোবাজারি লোকরা কী করেন, সেটাকে স্টক করে দেন। আলু নেই, আলু নেই বাজারে, আলু নেই, আলু পাওয়া যাচ্ছে না, কত টাকা কেজি, 20 টাকা কেজি, 40 টাকা কেজি, বলে কি আলুর কোনো অভাব নেই, আলুগুলোকে নিয়ে ওই সব গোডাউনে স্টক করে দিয়েছে। এরকম অর্থনীতি বিদেশে নাই, বিদেশে এরকম অর্থনীতি নাই, বিদেশে যেরকম ডিম্যান্ড সেরকম সাপ্লাই হবে। কিন্তু এখানে এইসব কালোবাজারি এইসব হয় বলে এখানে সব গরিব লোকরা কষ্ট পায়, কিছু করার নেই। সেই জন্য আমি একটা কথা উদাহরণ দিয়েছিলাম, যদি ডিম্যান্ড যদি থাকে, ইফ দেয়ার ইজ ডিম্যান্ড দেন সাপ্লাই ক্যান বি মেট, যদি ডিম্যান্ড থাকে সাপ্লাইও করা হবে। কিন্তু ডিম্যান্ড নেই তোমার, ভগবানকে পাওয়ার জন্য তোমার আকাঙ্ক্ষা নেই, তাই জন্য ভগবানকে পাচ্ছ না, এর জন্য ভগবান দায়ী নয়। অনেক ঘটনা এসব। এখানে খট্টাঙ্গ রাজা বংশেতে সেখানে দেবতারা এরম বললেন, সেখানে খট্টাঙ্গ রাজা দীর্ঘবাহু, খট্টাঙ্গ রাজার বংশে খট্টাঙ্গ রাজা কৃপা পেয়ে চলে গেলেন ভগবানের। সেইখানে খট্টাঙ্গ রাজার বংশে সেখানে কি হয়েছে, দীর্ঘবাহু, দীর্ঘবাহুর পরে সেখানে কি হয়েছিল, সেখানে দশরথজি জন্মগ্রহণ করেছিলেন, দশরথজি জন্মগ্রহণ করেছিলেন খট্টাঙ্গ দীর্ঘবাহু, দীর্ঘবাহু থেকে মহাজশা রঘু, হ্যাঁ রঘুবীর বলা হতো কাকে, রঘুবংশেতে বীর বলে রামচন্দ্রকে বলা হতো। সেই জন্য খট্টাঙ্গ রাজা থেকে দীর্ঘবাহু জন্মগ্রহণ করেন, দীর্ঘবাহু থেকে মহাজশা রঘুর জন্ম হয়, এ রঘুর পুত্র অজ, ওই অজ থেকে দশরথের জন্ম হয়, আর সেই বংশেতে সাক্ষাৎ পরাৎপরক্লেশ্বর শ্রী শ্রী রামচন্দ্রজি আবির্ভাব হন। সেখানে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এই চার রূপ ধারণ করে তিনি জগতে শিক্ষা দেওয়ার জন্য তিনি আবির্ভাব হয়েছিলেন। বল শিয়াবর রামচন্দ্র কী জয়। এবার আমরা সায়ংকালীন অধিবেশনে আলোচনা করব কীভাবে শ্রীরামজি জগতের শিক্ষার জন্য কত লীলা বিস্তার করেছিলেন, এই সব প্রসঙ্গ আমরা আলোচনা করব। ধন জীবন যৌবন রাজ্য সুখম নহি নিত মনুখন নাসুপরম তেজ অন্ন কথা সকলম বিফলম ভজ গোদ্রুম কানন রঞ্জীবিধুম ভজ গোদ্রুম কানন রঞ্জীবিধুম ভজ গোদ্রুম কানন রঞ্জীবিধুম তেজ গ্রাম্য কথা সকলম সকলম বিফলম বাঞ্ছা কল্প দুর্বশে কি বাসিন্দু পথি তানং পাবন বৈষ্ণব্যো নমো নমঃ।